বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো জানতে ইচ্ছে করে। তোমায় সরে হৃদয় আমার, তোমায় সরে হৃদয় আমার, নিত্যকে দে মরে। বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো জানতে ইচ্ছে করে। তোমায় সরে হৃদয় আমার, তোমায় সরে হৃদয় আমার, নিত্যকে দে মরে। কত দিন দেখি না তোমারে, বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো জানতে ইচ্ছে করে। তোমার মতো আপন করে ডাকে না কেউ খোকা বলে, তোমার মতো আপন করে ডাকে না কেউ খোকা বলে, খিদে পেলে দেয় না খাবার, আদর করে মুখে তুলে, মাথায় স্নেহের পরশ দিয়ে, এখন তো আর ডাকে না কে রোজ ফজরে। বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো জানতে ইচ্ছে করে। ব্যথার নদী উথলে ওঠে, ঢোলে পড়ে চোখের কোণে, ব্যথার নদী উথলে ওঠে, ঢোলে পড়ে চোখের কোণে, আমায় ফেলে কেমনে থাকো, জান্নাতেরি ফুল কাননে, চাই গো খোদা তোমার কাছে, বাবাকে মোর নাজাত দিও রোজ হাসুরে। বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো জানতে ইচ্ছে করে। তোমায় সরে হৃদয় আমার, তোমায় সরে হৃদয় আমার, নিত্যকে দে মরে।